মুখ দুরু দুরু এ সকালকে চাই, বেলা শেষে রাত কবে হেসে বিদায়, তখন ছকে বাঁধা দিন কাটে যখন একঘেয়েমিতে ক্লান্ত মন, এ যে বিষম দায় স্রোতে গা ভাসায় জানিল খাসায় হায়, কেন দশটা যদি আমরা সাদা মাটায়।